আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে তো রইয়াছে নিদর্শন قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون مؤمن در کے بولو تہارا جنو کھما کرے اوہ در کے جارا اللہ ردیبوش گلیر پرتشا کرے نا یا اے جنو چے اللہ پرتک شمپردائی کے تہار کی تو کرمت جنو پرتدان دیبین من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون جه شات کرم کرے شتار کلنر جنن اوها کرے ایبن کہو مند کرم کرے لے اوہر پتفل شئی بھوک کرے بے اتا پار تمرا تما در پتفالکن نکٹ پتتا بٹی تو ہوئی بے ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين. أميت بني إسرائيل كتاب كتبته. ও নবুয়াত দান করিয়াছিলাম এবং উহাদেরকে উত্তম জীবন উপকরণ দিয়াছিলাম এবং দিয়াছিলাম শ্রেষ্ঠত্ব বিশ্ব জগতের উপর وَآتَيْنَاهُمْ بَيِّنَاتٍ مِّنَ الْأَمْرِ فَمَا اخْتَلَفُوا إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. আমি উহাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করিয়াছিলাম দিন সম্পর্কে উহাদের নিকট জ্ঞান আসিবার পর উহারা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করিয়াছিল উহারা যে বিষয়ে মতবিরোধ করিত তোমার প্রতিপালক কিয়ামতের দিন উহাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করিয়া দিবেন ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون يار پر آمي تمہاكے پرتشتت کریا چھے دین ار بیشش بیدان ارپور شتران تمہیں اوہر انشارن کرو اگدر خیال کشیر انشارن کریونا إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين الله মোকাবিলায় উহারা তোমার কোনোই উপকার করিতে পারিবে না জালিমরা তো একে অপরের বন্ধু আর আল্লাহ মুত্তাকীদের বন্ধু هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون اي قرآن مانوب جاتي جنو شوز پشت دولين ابن نشجيد بششي شمپردائي جنو پتو ندش و رحمت أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون دشكتی کاریرے کی منے کرے جے آمی جیبون و مٹر دیکھ دیا اوہ در کے تاہ در شمان گننو کری بو যাহারা ইমান আনে ও সৎকর্ম করে উহাদের সিদ্ধান্ত কত মন্দ وَخَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং যাহাতে প্রত্যেক ব্যক্তিকে তাহার কর্ম অনুযায়ী ফল দেওয়া যাইতে পারে আত্মহাদের প্রতি জুলুম করা হইবে না আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামআহি ওয়া কলবিহি